আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালাহ ওয়া মান ইউদলিল ফালা হাদিয়ালাহ, ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, واشهد ان محمدا عبده ورسوله. اما بعد، فان خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الامور محدثاتها، وكل محدثه بدعه، وكل بدعه ضلاله، وكل ضلاله في النار. اعوذ بالله من الشيطان الرجيم. لا ينهاكم الله عن الذين لم يقاتلوكم في الدين ولم يخرجوكم من دياركم أن تبروهم وتقسطوا إليهم، إن الله يحب المقسطين. যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, শত সহস্র দরুদ ও সালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে একটি আলোচনা, পূর্ব আলোচনার জের স্বরূপ আমাদের ব্যবহার, আমাদের চরিত্র, আমাদের ইনসাফ অমুসলিমদের সাথে কেমন হওয়া উচিত। অমুসলিম বলে, তারা কাফের বলে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা, গালাগালি করা, তাদেরকে দূর করা, অস্পৃশ্য মনে করা। অস্পৃশ্য বোঝেন? অস্পৃশ্য কাকে বলে? অস্পৃশ্য তার মানে দেখবেন, এটা অমুসলিমদের ভিতরেই বেশি আছে। মুসলিমদের ভিতরে হয়তো কেউ কেউ থাকতে পারে, তার মানে আপনাকে ছুঁয়ে দিলে, আমি ম্লেচ্ছ বলে আপনাকে ছুঁয়ে দিলে আপনাকে গঙ্গা জলে স্নান করতে হবে, স্নান করতে হবে। অস্পৃশ্য মানে ছোঁয়া লাগলেই আপনি নাপাক হয়ে গেলেন। আমাদের ইসলামে কি এমন আছে যে যদি কোনো অমুসলিম আপনাকে ছুঁয়ে দেয়, বা কোনো অমুসলিমের পাশে যদি বাসের সিটে, প্লেনের সিটে বসে আসেন, তাহলে কি গানা ধুয়ে নামাজ হবে না? আছে নাকি এরকম ইসলামে? অমুসলিমের গায়ে গা লেগেছে বলে আপনার লেবাসটা চেঞ্জ করতে হবে না? ওই লেবাসই নামাজ হবে, ওই লেবাসই নামাজ হবে। তাহলে আমাদের মধ্যে অস্পৃশ্যতা নেই। আমরা ছুবি ছুবি ছুবি ছুবি ছুস না ছুস না ছুস না না এরকম না, এই ছুঁয়ে দিলে ছুঁয়ে দিলে এরকম না। আমাদের অমুসলিমদেরকে ছুলেও আমরা মসজিদে গিয়ে দিব্যি নামাজ পড়তে পারি, আমরা নাপাক হই না। তো যদি আপনি অমুসলিমদের সাথে এরকম ব্যবহার করেন, এটা কি আপনার জন্য জায়েজ? দেখুন, আগেই বলেছিলাম যে মুসলমানরা সারা পৃথিবীতে বাস করছে, কোথাও সংখ্যা লঘু হয়ে, কোথাও সংখ্যা গুরু হয়ে, সব জায়গায় একরকম ভাবনা চিন্তা করলে হবে না। তবে মুসলমানদের আম চরিত্র, আম ব্যবহার যেটা, সেটা সংখ্যা গুরু অবস্থায় হোক অথবা সংখ্যা লঘু অবস্থাতে হোক, সেটা কিন্তু এক। আপনি ইনসাফ করবেন অমুসলিমের সাথে, ইনসাফ করবেন যেখানে 80% 90% বা 100% মুসলিম সেখানেও, তাই না? সৌদি আরবে অমুসলিমদের সঙ্গে ইনসাফ করা হয় না হয় না? অবশ্যই হয়। এ নয় যে অমুসলিম অতএব দূর দূর ছি ছি, এখানে আপনারা দেখেছেন অমুসলিমরা মসজিদ পর্যন্ত সাফ করছে। অবশ্য অনেকে ছদ্মবেশে, অনেকে জানতে দেয় না, অনেকে তো জাল পাসপোর্ট করে মুসলিমের নাম নিয়ে আসছে। এবং আমরা জানি যে সমস্ত কোম্পানি ওরা কাজ করাচ্ছে, তারা অমুসলিম আমেল দিয়ে মসজিদ পরিষ্কার করাচ্ছে, তবুও আমরা কিচ্ছু বলি না, কারণ সমস্যা নেই। অমুসলিম পাচক দ্বারা, পাচক মানে রান্নাকারী, ক্যাটারিং এ রান্না হচ্ছে, অমুসলিম দ্বারা রান্না হচ্ছে। আপনি অমুসলিম দ্বারা রান্না, অমুসলিম লন্ড্রিতে যারা কাজ করে তাদেরকে কি বলে, যারা ধোপা, ধোপা, অমুসলিম ধোপা দ্বারা কাপড় ধুইয়ে আপনি ব্যবহার করছেন, তাতে নামাজ হবে না? হবে না। হ্যাঁ, নাকি অমুসলিম বলে তার হাতে রান্না খাওয়া হবে না? নিশ্চয়ই। আর আমরা আমাদের দেশে অমুসলিমদের মিষ্টির দোকানে, সাধারণত মিষ্টির দোকান কাদের হয়? অমুসলিমদের হয়। আমরা সেখানে দিব্যি মিষ্টি কিনে খাই, তাই না? আর তাদের হোটেলে ভাত খাই, খাই না? খাই না, এটা অবশ্য বলবো। তাদের হোটেলে ভাত খাওয়া যাবে না? যাবে না, পরের কথা আসছি পরে। এখন আমরা বলছি ব্যবহার কেমন হওয়া উচিত। আপনি যদি সংখ্যাগুরু দেশে থাকেন, সেখানেও আপনার ন্যায় পরায়ণতা ও ইনসাফ থাকা উচিত। এবং যদি আপনি সংখ্যালঘু হন তাহলে তো বলতেই হবে না, সেখানে আপনি দুর্বল। আর দুর্বল হয়ে যদি অমুসলিমদের সাথে আপনি সবলের মতো ব্যবহার করেন তাহলে এটা বোকামি ছাড়া কিচ্ছু না। সুতরাং খেয়াল রাখতে হবে যে আপনি সব সময় যে কোনো অবস্থায় আপনি ব্যবহার করবেন অমুসলিমদের সাথে ন্যায় এবং ইনসাফপূর্ণ ব্যবহার। আপনি যখন অমুসলিমদের সাথে বসবাস করবেন তখন চেষ্টা করবেন যে কোন অমুসলিমকে ইসলামের দিকে আকর্ষণ করবেন। এতে আপনার স্বার্থপরতা আছে কিছু? এতে আপনার লাভ হবে? একজন অমুসলিম যদি মুসলিম হয় আপনার কোন লাভ হবে? কি লাভ আছে? দুনিয়ার কোন লাভ নেই, পার্থিব্য কোন স্বার্থ নেই, কিন্তু আমার সওয়াব আছে আখেরাতে, এই জন্য আমি তাকে আকর্ষণ করব। এই জন্য কোন অমুসলিম যেন এটা মনে না করে যে মাথায় হাত বুলিয়ে মুসলিম বানিয়ে নিল, লাভটা কি আমার? তুমি মুসলমান হলে আমার লাভটা কি হলো? আমার দুনিয়াতে কোনো লাভ হবে না, বরং এর লাভ আমি আখেরাতে পাব, এই জন্য করছি। এই জন্য আকর্ষণ করতে হবে। আপনি আপনার ব্যবহারে এমন ব্যবহার প্রদর্শন করবেন না যে সে বিকর্ষণ, সেই আপনার বিকর্ষণে সে সরে যাচ্ছে, দূর হয়ে যাচ্ছে, এটা কিন্তু আপনার চরিত্র হওয়া উচিত না। এই জন্য আপনারা শুনেছেন যাকাতের কয়টা খাত? কটা? আটটা। দেখছেন খুব কম লোক জানে এসব, না হলে আপনার জোর করে জোর গলায় বলতেন যে হ্যাঁ আমরা জানি। কটা খাত? আটটা খাত। এই আটটা খাতের মধ্যে একটা খাত কি জানেন? ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য কাফেরদেরকে যাকাত দেওয়া যায়। একটা আপনার সাথে বা আপনার বাড়িতে কাজ করছে বা আপনার আন্ডারে কাজ করছে বা আপনার প্রতিবেশী, তাকে আপনি যাকাত দেবেন কি জন্য? যাতে করেছে ইসলামের দিকে আকৃষ্ট হয়। আপনার স্বার্থ আছে কি না? স্বার্থ কিছুই নেই, এই যে বললাম আখিরাতের স্বার্থ। তাহলে মুসলিম অমুসলিমকে আকৃষ্ট আপনি করবেন। আচ্ছা, অমুসলিম যদি দাওয়াত দেয় তো তার বাসায় গিয়ে কি দাওয়াত খাওয়া যাবে? আপনার প্রতিবেশী মনে করুন, সে আপনাকে দাওয়াত দিল আজ আমার বাসাতে খাওয়া দাওয়া করবেন, কিংবা রমজানে রোজা রাখছেন, আপনারা দেখছেন হ্যাঁ ওরা সব পার্টি করে খাচ্ছে, এক অপরকে দাওয়াত দিচ্ছে মাশাআল্লাহ, তো আমিও একদিন আমার প্রতিবেশী বা আপনার ক্লাসমেট বা আপনার সহকর্মী একই অফিসে চাকরি করেন, আরে আমার বাসায় আজকে ইফতারি করবি? হ্যাঁ, ইফতারি করা যাবে? আপনি আপনার দাওয়াত খাওয়া হারাম নয়, তার বাসায় গিয়ে হালাল খাবার খাবেন, হালাল খাবার। কারণ অমুসলিমের জবে হোক আপনার জন্য, এটা ওই পরের কথা, এখন মানে আগে আগে বেরিয়ে যাচ্ছে, অমুসলিমের জবে হোক খাওয়া আপনার জন্য কি হারাম, কিন্তু কোন অমুসলিম, কোন অমুসলিমের জবে হোক খাওয়া হালাল? আহলে কিতাব, খ্রিস্টান এবং ইহুদি, এটা অবশ্য পরের কথা, আসছি পরে। আর কোন মুসলমানের জবে হোক খাওয়া হারাম? যে মুসলিম, মুসলিম নাম কিন্তু কামে কি, কামে মুশরিক, কামে নাস্তিক, কামে কাফের, কামে বেনামাজি, তাদের জবে হোক খাওয়া যাবে না। এদেরও বাসায় আপনি গিয়ে দাওয়াত খেতে পারেন, কিন্তু উদ্দেশ্য যেমন আনিস ভাই বললেন, কি উদ্দেশ্য হবে? আপনি তাকে ইসলামের দিকে আকর্ষণ করবেন। শুধু পার্থিব্য স্বার্থে না, দুনিয়ার স্বার্থে আপনি তার সঙ্গে দাওয়াত খাওয়া খাওয়াই করবেন সেটা না, ইসলামের দিকে আকর্ষণ করবেন। সে তার বাসায় আপনি খান এবং তাকেও আপনি আপনার বাসায় ডেকে খাওয়ান। উদ্দেশ্য কি হবে? ইসলামের দিকে আকর্ষণ। অমুসলিমদের সাথে এক প্লেটে বসে খেতে পারেন না পারেন না? হ্যাঁ পারেন, পারেন। কিন্তু উদ্দেশ্য হবে কি? ইসলামের দিকে আকর্ষণ। আপনি এমন ব্যবহার প্রদর্শন করবেন যে ব্যবহারের ফলে সে আপনার দিকে বা ইসলামের দিকে আকৃষ্ট হয় এবং ইসলাম থেকে সে মানে দূরে সরে না যায়। আপনারা জানেন বহু লোক সৌদি আরবে আসে, দেশে ফিরে যায়, অমুসলিম, বহু অমুসলিমের কথা বলছি। কোন কোন অমুসলিম মুসলমান হয়ে ফিরে যায়। কেন? সে তার কাফিলের কাছ থেকে এমন ব্যবহার দেখেছে যার ফলে সে মুসলমান হয়ে গেছে। এই যে খাদেমাগুলো আসছে, খাদেমাগুলো অবশ্য অনেকে তো বুঝতেই পাচ্ছেন এখানে পরিবেশ দেখে, তার মানে ওই যে বলে না যেমন দেশ তেমন বেশ, তো এখানে মুসলমান হয়ে যাচ্ছে দেশে যেমনকার তেমনি। তারা হচ্ছে মোনাফেক, তাদের কথা আলাদা। কিন্তু সত্য সত্যিই অনেকে মুসলমান হচ্ছে এবং দেশে ফিরে যাচ্ছে। আর এমনও অমুসলিম বহু আছে যারা দেশে ফিরে যাচ্ছে, বেশি করে অমুসলিম, বেশি করে মুসলিম বিদ্বেষী হয়ে যাচ্ছে। কেন বলুন তো? এখানকার কানুন, এখানকার সিস্টেম, এখানকার মানে তার কাফিলের ব্যবহার ভালো না, সবসময় ইয়া হিমার, ইয়া কালবি, মার মারধর ইত্যাদি। এবার একজন মুসলিম যখন এখান থেকে শিক্ষা নিয়ে গেল, তখন ভাবলো কি, সমস্ত মুসলমানরা আমার কাফিলের মতো। এই জন্য আমি আগে বলেছিলাম যে মুসলিমদের ব্যবহার দেখে ইসলামকে চেনা যায় না। ইসলামকে চিনতে হবে ইসলাম দেখে। আপনার সাথে একজন, আমি উদাহরণস্বরূপ বলছি, একজন শ্রীলঙ্কী থাকে, সে শ্রীলঙ্কির ব্যবহার এত সুন্দর। জালালের সঙ্গে থাকে, সেই শ্রীলঙ্কী খুব সুন্দর ব্যবহার অমুসলিম। আর হিলালের সঙ্গে একজন শ্রীলঙ্কী থাকে, বড্ড হারামি। আমি শ্রীলঙ্কা উদাহরণস্বরূপ বলছি, আমি আসলে এটা উদাহরণস্বরূপ বলছি, অমুসলিম দেশ, দুজনেই অমুসলিম। জালালের সঙ্গে থাকে খুব সুন্দর ব্যবহার, আর হিলালের সঙ্গে থাকে বড্ড হারামি। দুজনেই যখন আমার কাছে গল্প করবে, তখন জালাল বলবে, হ্যাঁ আরে শ্রীলঙ্কার লোকগুলো খুব ব্যবহার সুন্দর, বলবে বলবে না? কারণ তার সঙ্গে কে ছিল? ভালো লোক ছিল। আর হিলাল যখন গল্প, ভাই বড্ড হারামি, সে এই করে, সে ওই করে, এটা স্বাভাবিক। যার সঙ্গে যে অভিজ্ঞতা লাভ হয়েছে, সেই অভিজ্ঞতা অনুযায়ী সে নিজের অভিজ্ঞতা প্রকাশ করে বলবে যে শ্রীলঙ্কার লোক। কিন্তু শ্রীলঙ্কার একটা লোক দেখে সারা শ্রীলঙ্কার লোককে যদি আপনি কেয়াস করেন, তাহলে আপনি জ্ঞানী লোক না বোকা লোক? বোকা লোক, হুজুর বোকাখানা বলছেন, এটা তো যুক্তির কথা। হাঁড়িতে যখন আমরা ভাত দেখি, হাঁড়িতে যখন আমরা ভাত দেখি, তো ভাতের সবগুলোকে টিপে টিপে দেখতে হয়, হয়েছে না হয়নি? না একটা ভাত বা দুটো ভাত টিপে দেখলেই হবে যে ভাত হয়েছে কি হয়নি? হ্যাঁ, মেয়েরা কি করে, সব ভাতগুলোই টিপে দেখে? হাঁড়ির দুটো ভাত টিপে দেখলেই বোঝা যায় যে গোটা হাঁড়ি আমার কি হয়ে গেছে, ভাত হয়ে গেছে। এটা যুক্তির কথা। দেশের একটা লোক দেখলেই বোঝা যাবে সে দেশের লোকের অবস্থা কি। যুক্তি ঠিক না ভুল? একশো নম্বর ভুল, এ যুক্তি ঠিক না। যে হাঁড়িতে এক রকম চাল আছে, বাসমতি তো বাসমতি, বর্মল তো বর্মল, আমাদের দেশে কি বলে বর্মলকে, মোটা চাল যেটা, তাহলে না আপনি বুঝতে পারবেন যে ভাত হয়েছে না হয়নি। আর যে হাঁড়িতে বাসমতি আছে, আবুকাস আছে, অলিমা আছে, বর্মল আছে, শালান আছে, কি কি সব একসঙ্গে বহু রকমের চাল আছে, সেই হাঁড়িতে ভাত যখন চড়াবেন, একটা ভাত টিপে দেখলে আপনি বুঝতে পারবেন সব ভাত হয়েছে কিনা। বাসমতি হয়ে বসে থাকবে, আর বর্মাল তখন হচ্ছে আলী আছে। ওই যে ওরা চাউলকে চাউলই বলে, তাই না? ভাতকেও চাউল বলে, দেখবেন চাউল চাউলই আছে, তার মানে এখনো পাকেনি। তাহলে সেই ক্ষেত্রে আপনি, যুক্তি আপনার খাটছে না, একটা চাল, একটা ভাতকে টিপে দেখলে সারা হাঁড়ির ভাতের আন্দাজ হবে না, অসম্ভব। তো আপনি খবরদার, কোন জাতি, কোন জামাত, কোন দল, দেখবেন রাজনীতি পার্টিগুলোর ব্যাপারে, রাজনীতি পার্টিগুলো দেখবেন দলগুলোর ব্যাপারে, দলের একটা লোক খারাপ কাজ করলো, বললো অমক দলের অমক দলটাই হচ্ছে কি পুরো একদম সন্ত্রাসী করলো, বললো পুরো দলটাই হচ্ছে সন্ত্রাসী, একটা লোক এক দলের লোক একদম মদ খেলো, বললো গোটা দলটাই মদ ঘরের দল, এইগুলো কিন্তু ঠিক না। একটা মানে ব্যক্তি বিচার করে তার জামাত, তার দল, তার দেশ বিচার করা যায় না। যেমন এখানে আপনারা শুনেছেন বহু এখানকার লোকে বলে থাকে কুল্লু বাঙ্গালি খারবান, বলে না বলে না বাঙ্গালি কুল্লু খারবান, এই কথা ঠিক না ভুল? ভুল কথা, 100% ভুল কথা। কুল্লু বাঙ্গালি খারবান হতে পারে না, কিছু বাঙালি করেছে হয়তো, তুলনামূলকভাবে যদিও বেশি করে, তবুও কুল্লু বাঙ্গালি খারবান এটা বলা ইনসাফ নয়। ইনসাফ হল যে আপনি আপনার বিষয় নিয়ে প্রত্যেক ব্যক্তি বিশেষে আপনি বিচার করবেন সে খারবান নাকি ভালো। মোট কথা হল আপনি যে পরিবেশে থাকবেন সেই পরিবেশে অমুসলিমদের সাথে এমন আচরণ করবেন যেন কোন অমুসলিম এটা মনে না করে যে মুসলমানরা সব এরকম, তাদের সেটা মনে করা ঠিক না। কিন্তু তবুও আপনাকে আপনার কর্তব্য হিসাবে এমন ব্যবহার দেখাতে হবে যে একজন অমুসলিম আপনার কাছ থেকে শিক্ষা নিয়ে যায় যে হ্যাঁ আমি হচ্ছি মুসলমান, এবং মুসলমানরা এত সুন্দর, মুসলমানরা এত ভালো। এবং আপনারা কথাও জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যুগ থেকে নিয়ে আজও পর্যন্ত বহু মানুষ এমন আছে যারা এমন ব্যবহার প্রদর্শন করেছে যে অমুসলমানরা তা দেখে মুসলমান হয়ে গেছে। এই সবগুলো বলতে গেলে বহু কথা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা বলে ইসলাম তরবারি দ্বারা প্রচারিত হয়েছে, না, ইসলাম চরিত্র আখলাক দেখে প্রচারিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি বলছেন যে তরবারি দ্বারা, তরবারি লাগেনি তা বলছি না, তরবারি লেগেছে প্রয়োজনে। প্রয়োজনে আপনার শরীরে অসুস্থ হলে কখনো ওষুধ খেতে হয়, কখনো ঝাড় ফুঁকে ভালো হয়ে যায়, কখনো এমনি ভালো হয়ে যায়, কখনো অপারেশন করতে লাগে, সেটা আলাদা কথা, কখনো কখনো অপারেশন করতে হয় আর কখনো কখনো রোগ এমনি ভালো হয়ে যায়। তো আখলাক চরিত্রের মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে এটা অস্বীকার করা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় দেখেই বলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে ব্যবহার দেখে এমন ব্যবহার প্রদর্শন করবেন অমুসলিমের সাথে যে অমুসলিম দেখে আপনার প্রতি আকৃষ্ট হবে, ইসলামের প্রতি আকৃষ্ট হবে এবং মুসলমান হয়ে যাবে। আর তার জন্য আপনার স্বভাব হবে কেমন স্বভাব, আমি একটা হাদিস বলছি। সাহল ইবনে সাদ আস-সাঈদী বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইবারের দিন বললেন, খাইবারের দিন মানে খাইবারের যুদ্ধের দিন। খাইবারে কারা বসবাস করত? খাইবারে কারা বসবাস করত? ইহুদিরা। মুসলিমদের সব থেকে বড় বিদ্বেষ কারা, বিদ্বেষী কারা? ইহুদিরা। লাকাজিদান না সাদ্দান না সে আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইহুদ, এটা কোরআনের সাক্ষী, সৃষ্টিকর্তার সাক্ষী। তো তারা ওখানে বসবাস করত, তারা বহু কষ্ট, যাই হোক অনেক কিছু ছিল সে ব্যাপার, সে ইতিহাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে সেখানে যুদ্ধ করতে হবে এবং তাদেরকে শায়েস্তা করতে হবে। তো বললেন রাত্রে, বললেন লা উতিয়ান্নার রায়াতা গাদান রাজুলান ইফতাহুল্লাহু আলাইয়াদাই, কাল সকালে এই যুদ্ধবাহিনী, এই সেনাবাহিনী যে খাইবারে যুদ্ধের জন্য যাচ্ছে, এমন এক সেনাপতির হাতে দেব যার হাতে, যার দ্বারাতে খাইবার জয়লাভ করব। সাহাবার নাম না নিয়ে বললেন কে? রাজা, যিনি রাষ্ট্রপ্রধান, তিনি বললেন এমন এক লোকের হাতে দেব তার হাতে খাইবার জয় হবে। ইউহিব্বুল্লাহু ওয়া রাসূলাহ, সেই লোক আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে। আল্লাহু আকবার, সেই লোক আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে। ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুল্লাহ, এবং সেই লোককে আল্লাহ ভালোবাসেন এবং তার রাসূলও ভালোবাসেন। সুবহানাল্লাহ, কে লোক সে? ফাবাতান নাসু ইয়াদুকুনা লাইলাতাহুম, সমস্ত লোক শুনে সবাই ভাবছে ও সেই লোককে, এত বড় সৌভাগ্যবান যে আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসে এবং যাকে আল্লাহ আল্লাহ রাসূল ভালোবাসেন, সুবহান আল্লাহ, সেই লোককে। সবারই মনে মনে একটা আকাঙ্ক্ষা যে আমি হব সেই লোক। আমি হব সেই সৌভাগ্যবান। সবাই নিজে নিজে চিন্তা করতে লাগল যে আমি হব সেই সৌভাগ্যবান, আইয়ুহুম ইয়াতাহা, কাল সকালে আমাকেই যেন সেটা দেওয়া হয়, এই কামনা করতে লাগল, এই আশা করতে লাগল। ফালাম্মা আসবাহান নাস গাদাও আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুহুম ইয়ারজু আন ইয়াতাহা, সকাল হতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে সবাই চিন্তা করতে লাগলেন, সবাই আশা করতে লাগলেন, সবারই মনের ভিতরে এই কামনা ছিল যে আমাকে ঝান্ডা দেওয়া হোক, আমাকে পতাকা দেওয়া হোক, যুদ্ধ পতাকা, যে পতাকা দিয়ে আমার হাতে জয় হবে খাইবার। কিন্তু না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইনা আলী ইবনে আবি তালেব, আলী ইবনে আবি তালেব কোথায়? চাচাতো ভাই এইদিকে, জামাই এখানে, সম্পর্ক সে সম্পর্ক না, এখানে কিসের কথা? এখানে দিনের কথা, এখানে আত্মীয়তার বন্ধন না, এখানে দিনই বন্ধন। আলী ইবনে আবি তালেব কোথায়? ফাকিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইশতাকি আইনাইহি, আলী ইবনে আবি তালেব হাজির না, সভাতে হাজির হয়নি, যখন সবাই জমায়েত হয়েছে তখন তিনি জমায়েত হননি। বললেন, হুজুর তার চোখে সমস্যা আছে, তার চোখে কিছু হয়েছে তাই জন্য তিনি আসতে পারেননি। কালা ফারসিলু ইলাই, ডেকে পাঠাও। ফাউতিয়া বিহি, তাকে ডেকে আনা হল। ফাবাসাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি আইনাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুতু নিয়ে তার চোখে লাগিয়ে দিলেন। ওয়াদা আলাহু, তার জন্য দোয়া করলেন। ফাবারিয়া হাত্তা কাআল্লাম ইয়াকুম বিহি ওয়াজিআ, ফলে চোখ এমন ভালো হয়ে গেল যেন কোনো অসুখী নেই, কোনো ব্যথাই নেই, কোনো বেদনা নেই। অথচ চোখে আগে কি করছিল, ব্যথা করছিল, লাল হয়ে গেছিল, এমন কিছু, কিন্তু যখনই থুতু লাগিয়ে দোয়া করলেন আর ভালো হয়ে গেল। এখানে একটা কথা দেখেন, কথায় কথা বেরোয় যে এই রকম যদি আমরা থুতু লাগিয়ে কারো চোখে দিই তো হবে নাকি? আমাদের থুতু এমন বিষাক্ত হতে পারে, হতে পারে, হতে পারে, হতে পারে যে আমাদের থুতু এমন, আমরা এমন লোক যে আমাদের থুতুতে লোকের চোখ কানা হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ, তার সমস্ত জিনিস ছিল শিফা, তার ঘায়ের ঘাম, তার গায়ের ঘাম ছিল ওষুধ, এবং আরবের সব থেকে শ্রেষ্ঠ আতর, তার কথা আলাদা। এবার যদি কেউ বলে যে বাচ্চা হওয়ার পর কি করতে হয়, রাসূলুল্লাহ সাল্লাম খেজুর চিবিয়ে খাইয়েছিলেন, তো আমাদেরকে খেজুর চিবিয়ে খাইতে হবে, ঠিক নাকি? রাসূলুল্লাহ সাল্লাম কবরের পাশ দিয়ে পার হয়ে গেলেন, ওহির মাধ্যমে জানতে পারলেন কবরে আজাব হচ্ছে, খেজুর ডাল, কাঁচা খেজুর ডাল ভেঙে নিয়ে এসে গেড়ে দিলেন এবং বললেন, যতক্ষণ খেজুর ডালটা ভিজে থাকবে ততক্ষণ কবরের আজাব হবে না। আমরাও দাফন করার পরে খেজুর ডাল গাড়তে লাগলাম, চলবে নাকি? হলো কথা, কোথায় শেখ সাদি আর কোথায় ছাগলের দাদি, তাই না? কোথায় ইন্দিরা গান্ধী আর কোথায় আপনার বাঁধি, এদের হয়নি কি দুটো একটা? হতেই পারে না। সুতরাং এই পার্থক্য আপনাকে খেয়াল রাখতে হবে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চোখে থুতু লাগিয়ে দিলেন, ভালো হয়ে গেল, কিন্তু আপনি খবরদার কারো চিকিৎসা করার জন্য এই কাজ করবেন না, রাসূলুল্লাহ সুন্নত মনে করে। ফাআতাহুর রায়া, মোট কথা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঝান্ডা দিলেন, পতাকা দিলেন। ফাকালা আলী, ইয়া রাসূলুল্লাহ, ওকাতিলহুম হাত্তা ইয়াকুনু মিসলানা, ইয়া রাসূলুল্লাহ, আমরা সেখানে গিয়ে তাদের বিরুদ্ধে জিহাদ করব যতক্ষণ না আমাদের মতো হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উনফুজ আলা রিসলিক, মানুষ খুন করার জন্য পাঠানো হয়নি, আলীকে পাঠানো হয়েছিল যে সব শেষ করে দাও। কি জন্য পাঠানো হয়েছিল? যুদ্ধের আগে কি? যুদ্ধের আগে, যুদ্ধের আগে যুদ্ধ না, যুদ্ধের আগে দাওয়াত, যুদ্ধের আগে দাওয়াত। ভাই তোমাদেরকে বলছি, তোমরা মুসলমান হয়ে যাও, শান্তিতে বাস করবে এ জগতে এবং পরজগতে। এখন ইসলাম এসে গেছে, ইসলামের সূর্য উদিত হয়েছে, আর কোন তারকা আকাশে, কোন এমনকি চাঁদের আলো পর্যন্ত আকাশে থাকবে না, কারণ চাঁদ তো সূর্য থেকেই আলো পায়। ইসলামের সূর্য উদিত হয়েছে, তাদেরকে বুঝাও, তাদেরকে দাওয়াত দাও। অনফুজ আলার ইসলিক হাত্তা তানজিলাস বি সাহাতিহিম, সুম্মাদুহুম ইলাল ইসলাম। এই দেখেন সুম্মাদুহুম ইলাল ইসলাম, তাদের সেখানে গিয়ে তাদেরকে ইসলামের দিকে আহ্বান করো, শান্তির দিকে আহ্বান করো। فأخبرهم بما يجب عليهم من حق الله تعالى فيه, তারা আহলে কিতাব, তারাও জানে আল্লাহ তাআলাকে চেনে, আল্লাহ তাআলাকে মানে, কিন্তু বিকৃত রূপে মানে। তাদেরকে বোঝাও যে তাদের উপরে আল্লাহ তাআলার কি কি হক আছে, কি কি ওয়াজিব হক আছে, সে কথা বোঝাও। ফাওয়াল্লাহি, আল্লাহর কসম, লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নাম, আল্লাহর কসম করে বলছি তোমার হাত দ্বারা যদি একটা মানুষ হিদায়াত পায়, একটা মানুষ খুন হয় নয়, একটা মানুষ হিদায়াত পায়, তাহলে সেটা তোমার জন্য আরবের লাল উট অপেক্ষা উত্তম। লাল উট অপেক্ষা উত্তম মানে সে যুগে সব থেকে শ্রেষ্ঠ জিনিস। আমরা উদাহরণস্বরূপ বিভিন্ন শ্রেষ্ঠ জিনিসের কথা বলে থাকি, যদি গাড়ির উদাহরণ দেন, এখন সব থেকে দামি গাড়ি কি কি বলেন আপনারা বেশি জানবেন? হ্যাঁ, সব থেকে দামি গাড়ির নাম কি? লেক্সাস, মনে করেন লেক্সাস। এখন যদি উদাহরণ দিতে হয় তাহলে আমরা বলবো যে এটা তোমার জন্য এমন উত্তম, লেক্সাস গাড়ি থেকেও উত্তম, তার মানে সব থেকে দামি সম্পদ থেকেও উত্তম যদি তোমার হাতে, তোমার মাধ্যমে একটা লোক রাস্তা পায়, একটা লোক পথ পায়, একটা লোক কি হয়, মুসলমান হয়ে যায়। এই হাদিসটা, লম্বা হাদিসটা বলার উদ্দেশ্য হল যে আপনি যে পরিবেশে থাকবেন, যে অমুসলিম পরিবেশে থাকবেন, আপনার সাথে যে অমুসলিমদের লেনা দেনা আছে, আসা যাওয়া আছে, তাদের সঙ্গে আপনার ব্যবহার কেমন হওয়া উচিত। সব সময় যেন আপনার মনের ভিতরে এটা থাকে যে আপনি তাকে হেদায়াত করবেন, আপনার মনের ভিতরে যেন এই লোভ থাকে যেন আপনি সব থেকে শ্রেষ্ঠ সম্পদ লাভ করবেন, আপনার মনের ভিতরে যেন এইরকম না থাকে যে যদি আমার পোটে থাকে তাহলে আমার গদিটা টিকে থাকবে, একে যদি পাই তো আমার ব্যবসায় এত টাকা লাভ হবে, এ যদি আমার পোটে থাকে তাহলে পরে আমার এটা হবে সেটা হবে, দুনিয়ার স্বার্থ যদি আপনার মনের ভিতরে থাকে আর তার জন্য যদি আপনি লেনদেন আদান প্রদান এবং খাওয়া দাওয়া মাখামাখি করেন তাহলে কিন্তু আপনার জন্য এটা বৈধ নয়, আপনি তাকে আকর্ষণ করবেন, ইসলামের দিকে আকর্ষণ করবেন ইত্যাদি। মোট কথা হল যে আপনি হবেন দায়ী আর প্রত্যেক মুসলিম হচ্ছে দায়ী। দায়ী মানে আমি দায়িত্ব কথা বলছি না, দায়ী মানে দাওয়াত দানকারী, ইসলামের দিকে আহ্বান করবেন আপনি আপনার চরিত্রের মাধ্যমে, আপনি আপনার কথার মাধ্যমে, আপনি আপনার ব্যবহারের মাধ্যমে দাওয়াতের কাজ করবেন। যারা আল্লাহ তার রাসূলের শত্রু তারা আপনার শত্রু, তারা আপনার বন্ধু হতে পারে না। অতএব যারা আল্লাহ তার রাসূলকে ভালোবাসে আপনি তাদেরকে ভালোবাসুন, এবং যারা আল্লাহ তার রাসূলকে ঘৃণা করে আপনি তাদেরকে ঘৃণা করুন। কারণ আউসাকু উরাল ইসলামি আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহ, আপনি মানুষকে ভালোবাসবেন চাহে সে আপনার বিবি হোক, আপনার ছেলে মেয়ে হোক, আপনার বন্ধু বান্ধব হোক, আপনার মুসলমান হোক কিংবা অমুসলমান হোক, আপনি মানুষকে ভালোবাসবেন কিসের ভিত্তিতে? আল্লাহ উদ্দেশ্যে আপনি তাকে ভালোবাসবেন। আর ঘৃণা করবেন কিসের উদ্দেশ্যে? আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। সেই মানুষকে ঘৃণা করুন যাকে আল্লাহ ঘৃণা করে, কিংবা যে আল্লাহকে ঘৃণা করে, যাকে আল্লাহ ঘৃণা করেন বা যে আল্লাহকে ঘৃণা করে, আর সেই মানুষকে ভালোবাসেন যাকে আল্লাহ ভালোবাসেন অথবা যে আল্লাহকে ভালোবাসে। এই হল আপনার ভিত্তি, ভালোবাসার ভিত্তি। কোন কাফেরের সাথে অসৎ ব্যবহার করবেন না, কারণ প্রতি অন্যায় আচরণ, তার প্রতি কোন অন্যায় আচরণ করবেন না, বিচারে বলুন, লেনদেনে বলুন, আচার ব্যবহারে বলুন, খবরদার না। আপনি একজন একজন মুসলমান এলো, তাকে আপনি আপনার ব্যবসার দোকানে আপনি ঠিক ন্যায্য মতো দাম দিয়ে তার সঙ্গে লেনদেন করছেন, আর একজন কাফের এলো, একজন অমুসলিম এলো, তাকে আপনি দেবেন, এ তো অমুসলিম, এ তো কাফের, আপনি দাম 10 টাকা বেশি নিলেন, 100 টাকা বেশি নিলেন, কেন? মানে আপনার বোনের ভিতরে কি আছে বুঝতেই পারছেন না, এরকম না। ইনসাফ যখন করবেন, বিচার যখন করবেন, তখন বিচারটা যেন আপনার ন্যায় হয়, কোল্টেনে ঝোল নেবেন না। আচ্ছা, কোল্টেনের ঝোল নেওয়ার ইতিহাস আপনারা জানেন? কোল্টেনের ঝোল নেওয়া মানে কি? হ্যাঁ, মাসরা জানেন, তাহলে বলতে হবে না। কোল্টেনে ঝোল নেওয়ার কথা, খবরদার আপনারা এরকম করবেন না। অমুসলিমের সাথে ইনসাফ করবেন যেমন আপনি মুসলিমদের সাথে ইনসাফ করবেন, এ কথা আল্লাহ আমাদেরকে বলেছেন। আর এ কথা আগেও বলেছি যে সাধারণত অমুসলিম যারা, তারা কেউ আছে মুসলিম বিদ্বেষী, মুসলিম রক্ত পিপাসু, তাদের কথা আলাদা। এখানে যে অমুসলিমরা আপনার সঙ্গে শান্তিতে বসবাস করতে চায়, তাদের কথা এখানে আল্লাহ বলছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। এই আয়াত আমি প্রথমে পড়েছিলাম, দিনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি, দিনের ব্যাপারে, দেখছেন, দিনের ব্যাপারে, দুনিয়ার ব্যাপারে না। কিন্তু দুঃখের বিষয়, আমাদের কিছু একটা দুনিয়ার ব্যাপারে হয়, সেটাকে দিনের ব্যাপারে চাপিয়ে দেওয়া হয়। যেমন রাজনীতি পার্টিগুলোর ভিতরে হয়, ব্যক্তিগত ব্যাপারে ঝগড়া ঝামেলা হয়ে গেল, কি এবার আমার সঙ্গে যে আমার পার্টি করে আমার হয়ে লাগলো, আর ওর সঙ্গে ওর পার্টি করার লোক লেগে গেল, হয়ে গেল কি যে অমুক পার্টির সাথে অমুক পার্টির গন্ডগোল। আসলে ব্যাপারটা ব্যক্তিগত ছিল। আমার এলাকায় এক মুসলিম ছেলে কোন এক অমুসলিম মেয়ের গায়ে হাত দিয়েছিল মেলাতে। মেলা তো বুঝেন আপনারা, তাই না? সাধারণত মেলাগুলো পৌষ মাসে হয়, পৌষ মাঘ মাসে। কেন? গরিবদের হাতে টাকা থাকে, সেই টাকাগুলো লোটার সুবিধা হয়, ওরস টোরস গুলো বোধহয় ওই সময় হয় মেলা শুরু হবেই তো, কারণ এই সময় টাকা, ধান ধান বেচা টাকা আছে, মেহনত করার টাকা আছে। তো সেই মেলাতে গিয়ে এক অমুসলিম ছেলে, একজন মুসলিম ছেলে অমুসলিম মেয়ের গায়ে হাত দিয়েছে, এটা ন্যায় না অন্যায়? বাস অমুসলিমরা লেগে গেল পেছনে, শেষকালে এমন অবস্থা যে মানে হয়ে যাবে একটা কিছু, দাঙ্গা যাকে বলে। এবারে মুসলমানরা এই মুসলমান ছেলের সাথ দিচ্ছে, এরকম সাথ দেওয়া উচিত? এরকম সাথ, এরকম সহযোগিতা করা উচিত? সেটা অন্যায় করেছে, সে অন্যায় করেছে তার সঙ্গে, কিন্তু মানল না। তার বাড়ির লোক, তার পার্টির লোক সব মিলে হয়ে গেল কি মুসলিম ও মুসলিম দাঙ্গা, ব্যক্তিগত এক স্বার্থে, একটা খারাপ কাজের জন্য মুসলিম ও মুসলিমের নাম পড়ে গেল। এটা হবে, এটা স্বাভাবিক। এই জন্যই খেয়াল রাখবেন যে যারা দিনের ব্যাপারে তোমাদের সঙ্গে যুদ্ধ করে, দুনিয়ার ব্যাপারে না, গদির জন্য না, বা অন্য কোন ব্যবসায়ী সিন্ডিকেট কি কি সব বলে তার জন্য না, বরং দিনের ব্যাপারে যারা তোমাদের সাথে যুদ্ধ করে না, তোমাদের স্বদেশ হতে তোমাদেরকে বহিষ্কার করে না, তাদের প্রতি মহানুভবতা প্রদর্শন ও ন্যায় বিচার প্রদর্শন করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না। অবশ্যই আল্লাহ ন্যায় পরায়ণদেরকে ভালোবাসেন, আল্লাহ তাআলা ন্যায় পরায়ণদেরকে ভালোবাসেন। সময় শেষ হয়ে গেছে, ইনশাআল্লাহ বাকি কথা বাকি পড়ে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা প্রত্যেকে দায়ী হতে পারি, আল্লাহর দিকে আহ্বানকারী, আল্লাহর দিকে আকর্ষণকারী মুসলিম হতে পারি। আল্লাহুম্মা আমিন। তাহলে আমরাও এমন কিছু পাব যা সমস্ত সম্পদ থেকে শ্রেষ্ঠ। আল্লাহুম্মা আমিন। রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।